بسم الله الرحمن الرحيم باب في السواك وخصال الفطره باب بمذ بينغرده بده مي سواكر بابته ارخدون داسه اسلامي خصال خاصه تقلاسه بشي سندر صاف سترا اينر بابته خطوات ترويو اينمجي باب بمجي فلشر مجد و حديث ني او تنو حديث ني مؤلف رحمه الله مؤلف حفظه الله تي فلشر حديث يدي حديث أم المؤمنين عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال السواك مطهرة للفم مرضاة للرب رواه الإمام أحمد وابن ماجة وغير من أئمة الحديث تلي الرسول صلى الله عليه وسلم بيان جدي مسواك قدي بي منشر مقر حقري الله تبارك وتعالى مسواك لير رعزيو تلي بيان مسواك رداس بشي فضلت بيان غرونا ضرورتنا يدينيان بيان قل لي كفاية كلام هلي وقال مسواك الزريع على راديو الدولي مسواك الزريع على الفاق الدولي يعني كان بشي مزية يعني كان بشي جاسي بلا خاصلت يالبادي إخواني وأحبابي الكرام أرقى حديث بخاري المسلم مجاسي أبو هريرة رضي الله عنه رواية جديدة قال رسول الله صلى الله عليه وسلم الفطرة خمس حسن داسي إسلامي خاصلتا سي بلا بلا الختان কানেদে খতনা করন জিয়ানরে আর কমে মুসলমানি করন কম গলত কথা এন সই নো কাল্লাইবে মুসলমান খেতান মানি আনার দাসে সুন্নত কদিরে সুন্নত করন হ ওল ইস্তেহদাদু আর দাসে ইস্তেহদাদ কইলে মানসুতুন দাসে দিবা নাগিন নিচে খেসুড়ে এবারে আসি ফেলন ওকস সুশার মুসকাড়ি ফেলন ওনত ফুল ইবেত বল তলর কেসারে হারি ফেলন আসন্ন হারন ও তকলিমুল আবাফের ইয়ার বাদে নকরে হাড়ি ফেলন ইনই যে ইসলামী ফিতরা খুদুম মঞ্চি ইনর দাসে মুখালেফত করে এজমানম মাঝে মুসরে লম্বা করে দাঁড়িয়ে দাসে হাড়ি ফেলে ইয়ার বাদে নকরে লম্বা করে ইন ইসলামী খাসলত ন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইদে উহফু আশওয়ারেব ওয়া আফু লোহা ইয়ানি হজে বুখারী মুসলিম মাঝে আসিদে হাদিস আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বয়ান করে তোমরা হজে মুসরে হাড়ি ফেলো দাঁড়িয়ে লম্বা করো এ জমানের মাঝে বিলকুল উডাগরি ফেলে এ জমানের মাঝে বিলকুল উডাগরি ফেলে বেশি মানুষের কলে মুসরে লম্বা করে দাঁড়িয়ে বেড়ে আত তোয়নে হওয়া করে ফেলে হাওলা ওলা কুয়াতে ইল্লা বিল্লাহ ইয়ার বাদে আখওয়ানি মশরুইয়াত আসওয়াক মিসওয়াকের ইস্তেমাল করন দাঁতের মাঝে ইস্তেমাল করন দাঁতের মাঝে ওয়ানিয়ান খুদুগা বরি থাকুয়া খানা খাইলে অন্যতি গেলে দাঁতের তুতা আছে কেনা কেনা গন্ধ আইয়ে ইনরে দাসে সাব করি বললা উলিয়ারে কী করেন মিসুয়াক ইস্তেমাল করেন ইয়ান বেশি বালা আখলাক বহুত মানুষ সকলে মিসুয়াক ইস্তেমাল নকরে ফান খাস ওয়ারে খা বাত খা দাঁত মধ্যে অনেন তাকে দেয় করি মানুষ সকলে কথা হইলে বাসওয়া তো আউল মান সন্না ইয়ানি আউল মান ইস্তাকা হু ইব্রাহিম আলহি সালাতু আসসালাম তাইলে মিসুয়াক করেন ইয়ান দাসে নবী সকলের আখলাক কইলে শুরু মাঝে ইব্রাহিম আলহি সালাতু আসসালামে মিসুয়াক করি বলে আলহামদুলিল্লাহ তাইলে আরে বেগুনে মিসুয়াক করি মিসুয়াক করেন আর দাসে টুপেস ইস্তেমাল করেন মাজুন বেরাশ ইস্তেমাল করেন ইয়ান হন মানা নাই লেকিন মিসওয়াক করেন ইয়ান দেশ নেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান মাঝে আল্লাহ রাজিও ইয়ান মাঝে গাল সাফ জিয়ান আরে শরীরে গুরুত্ব হই ইয়ার বাদে মিসওয়াক কদি ইয়ান দাসে নিম গাছ লই ইয়ান হলে জৈতুন গাছ লইয়ারে নরম ইক গাছ লইয়ারে গাল তুলো তো নই যে এন্দিল্লা মিসওয়াক করেন হেন্দিল্লা গাছ লইয়ারে মিসওয়াক করেন ইয়ান দে সুন্না ইয়ার বাদে মিসওয়াক করন জমি আল আওকাত সুন্নাহ জমি আল আওকাত সুন্নাহ হাত্তা রোজাদারিও মিসওয়াক করি ফারিব বেশি তাকিদের সাথে বয়ান করা গিয়ে ওজুর হালত মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে লওলা আন আশুক আলা উম্মতি লা আমরতুহুম বিসওয়াক যদি আর উম্মতর বড় বদি আনায় খৌফ ন করতাম আর উম্মতর হদাই ফতি ইয়ানি বিতরণে মিসওয়াক করতে হইতাম ফতি ওজুর রক্ত মাঝে তাহলে মিসওয়াক করণে হন ফরস ন লাকিন সুন্না মুআক্কাদা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি তাকিদ করে হইয়ে এ হাদিস ইবাদা আছে গ্রাম মাঝে বুখারি মুসলিম মাঝে আছে হাদিস লৌলা শুক আলা উম্মতি লা আমরতুহুম বিসওয়াক ইনদা কুল্লি উযু ইয়ার বাদে আল মিসওয়াক করন ফরজ নামাজ হোক নফল নামাজ হোক ফতি নামাজ মাঝে ইয়ান যে তাকাররুব লিল্লাহি আযা ওয়াজাল সুন্নাহ ইয়ানি মুআক্কাদা আর দাসে মানুষের কলকম তুড়িলে ইয়ার বাদে মিসওয়াক করন ইয়ানো সুন্নাহ সাবিত মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মিসওয়াক করম মানুষের কলর দাসে গালর রায়হা হালত যদি বদলি গিয়ে গেছে হইলে এ গালতু বাসন ইমান মিসওয়াক করন আর মানুষের কলে হতা হইবে সম্মাজে মিসওয়াক করন কুরআন শরীফের সম্মাজে মিসওয়াক করন এন দিল্লা দাসে হতবাত্তারা যদি বড় বিলে গালম মাঝে মিসওয়াক করন ইন যে সুন্না সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ভাইয়ান আর দূরলে মিসওয়াকের বাবতে ইয়ান জানি ফজ্জি আর কান মক্তাম মাঝে হাদিস ইবার জিকির গজুয়া আল ফিতরাতু খামসুন ইবার তাসে কিছু বয়ান করিম বেদিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা।